শুনছো তিমিলে মালায় ভুল নাই আটে কিছু রে, পরাই কো নজর ভারে ফুল নাই আটে কিছু রে, ফুল নাই আটে কিছু রে, তোমরা সাথ না আবাতা পাঁচ দিন হলা মাতা, শুনছো পরাই সঙ্গে মোটু সাটে কিছু রে, শুনছো পরাই সঙ্গে মোটু সাটে কিছু রে, দেখলে জুনে বানি পানো ছাব মন কার হর মানো ছে, জুনে বানি পানো ছিমলে জস্তই ছোট দিয়ে চুপচাপ স্বীকার নো তিম্রো सपना जस्तै रहर मेरा बिहान सँगै टुटेर गए, बलियो मान्थे भाग्य रेखा शीशा जस्तै फुटेर गए, दुख्छ मोटु पोल्छ छाती थप्न सक्दिन म राति, दुख्छ मुटु पोल्छ छाती खप्न सक्दिन म राति, सधैँ यस्तै बज्र पात किन पर्छ मै माथि, तिम्रो याद आउँछ मलाई साता सम्झ दुख छ मेरो बेसरी, শুনছো তিমিলে মালায় ভুল নাই আটে কিছু রে, পরাই কো নজর ভারে ফুল নাই আটে কিছু রে, তিম্রো সাথ না বাতা পাঁচ দিন হলা মাতা, শুনছো পরাই সঙ্গে মোটু সাটে কিছু রে, শুনছো পরাই সঙ্গে মোটু সাটে কিছু রে, তিম্রো